طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. তুমি যে প্যারা নবীজি তুমি দু জাহানের পূজি তুমি যে প্যারা নবীজি তুমি দু জাহানের পূজি তুমি যে প্যারা নবীজি তুমি দু জাহানের পূজি তুমি আছো হৃদয়ে তুমি ছাড়া কেহ না. তলা আল বদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. تمي آخر ميدانه ابتو سرديو كانه তুমি আখের ময়দানে আব কাউ সর্দিও প্রাণে তুমি আখের ময়দানে আব কাউ সর্দিও প্রাণে ভালোবেসে ওগো প্রিয় কাছে দিও জায়গা. তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব আশ-শুকরু আলাইনা ما دعا لله داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. تمي سرکار مدينة تمي سردار مدينة তুমি সরওয়ার মদিনা তুমি সরতাজ মদিনা তুমি আশিলে ধরাতে পাপি উম্মত কে তোরাতে তুমি আশিলে ধরাতে পাপি উম্মত কে তোরাতে তুমি আশিলে ধরাতে পাপি উম্মত কে তোরাতে আল্লাহর পরে মোরা তাই গাহি তোমার মহিমা. তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা. তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব আশ-শুকরু আলাইনা مدعا لله داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله داع.